بسم الله الرحمن الرحيم حم والكتاب المبين إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহর নামে শুরু। হা মিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে করেছি কোরআন আরবি ভাষায় যাতে তোমরা বুঝো। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম, নিশ্চয়ই এ কোরআন আমার কাছে সমুন্নত, অটল রয়েছে লৌহে মাহফুজে। তোমরা সীমা অতিক্রমকারী সম্প্রদায়, এ কারণে কি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব? وَكَمْ أَرْسَلْنَا مِن نَبِيٍّ فِي الْأَوَّلِينَ وَمَا يَأْتِيهِمْ مِن نَبِيٍّ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রসুলই প্রেরণ করেছি, যখনই তাদের কাছে কোন রসুল আগমন করেছেন তখনই তারা তাঁর সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে। সুতরাং আমি তাদের চেয়ে অধিক শক্তি সম্পন্নদেরকে ধ্বংস করে দিয়েছি, পূর্ববর্তীদের এই ঘটনা অতীত হয়ে গেছে। وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য করেছেন পথ যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো। وَالَّذِي نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَنشَرْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ تُخْرَجُونَ এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত, অতঃপর তদ্বারা আমি মৃত ভূভাগকে পুনরুজ্জীবিত করেছি, তোমরা এমনি ভাবে উত্থিত হবে। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين এবং যিনি সবকিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও চতুষ্পদ জন্তুকে তোমাদের জন্য যানবাহনে পরিণত করেছেন যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ করো, অতঃপর তোমাদের পালনকর্তার নিয়ামত স্মরণ করো এবং বলো পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ إن الإنسان لكفور مبين أمر অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছে বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين তিনি কি তার সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم ترى رحمن الله جن যে কন্যা সন্তান বর্ণনা করে যখন তাদের কাউকে তার সংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য বর্ণনা করে যে অলংকারে লালিত পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ ستكتب شهادتهم ويسألون তারা নারী স্থির করে ফেরেশতাগণকে যা আল্লাহর বান্দা তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে এখন তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون ترى بولي رحمن الله إچھا نا كله أمرا ودر پوجا كورتام نا اي بشوه ترى كيچوي جاننا ترى كيبول أنونا نه كثا بولي أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি অতপর তারা তাকে আঁকড়ে দেখেছে বরং তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করতে পথপ্রাপ্ত إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون إني خبي আপনার পূর্বে আমি যখন কোন জনপদে কোন সতর্ককারী প্রেরণ করেছি তখনই তাদের বিত্তশালীরা বলেছে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলেছি قالوا إنا بما أرسلتم به كافرون সে বলতো তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছো আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি তবুও কি তোমরা তাই বলবে তারা বলতো তোমরা যে বিষয় সহ প্রেরিত হয়েছ তা আমরা মানব না। فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি, অতএব দেখুন মিথ্যা আরোপকারীদের পরিণাম কি রূপ হয়েছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ যখন ইব্রাহিম তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতএব তিনি আমাকে সৎ পথ প্রদর্শন করবেন। এ কথাটিকে সে অক্ষয় বাণী রূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছে যাতে তারা আল্লাহর আকৃষ্ট থাকে। পরন্তু আমি এদেরকে ও এদের পূর্বপুরুষদেরকে জীবন উপভোগ করতে দিয়েছি, অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রসুল আগমন করেছে। যখন সত্য তাদের কাছে আগমন করল তখন তারা বলল, এটা জাদু, আমরা একে মানি না। وَقَالُوا لَوْلَا نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيمٍ তারা বলে, কোরআন কেন দুই জনপদের কোন প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না। أَهُمْ يَقْسِمُونَ رَحْمَةَ رَبِّكَ نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون তারা কি আপনার পালনকর্তার রহমত বণ্টন করে? আমি তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম। لَجَعَلْنَا لِمَن يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِّن فِضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُونَ وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ وَزُخْرُفًا وَإِن كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ যদি সব মানুষের এক মতাবলম্বী হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত, তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি যার উপর তারা চড়ত, এবং তাদের গৃহের জন্য দরজা দিতাম এবং পালঙ্ক দিতাম যাতে তারা হেলান দিয়ে বসত। এবং স্বর্ণ নির্মিতও দিতাম। এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র, আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদের জন্যই যারা ভয় করে। وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ যে ব্যক্তি দয়াময় আল্লাহর শরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই হয় তার সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে। حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমে দূরত্ব থাকত, কত হীন সঙ্গী সে। وَلَن يَنفَعَكُمُ الْيَوْمَ إِذ ظَّلَمْتُمْ أَنَّكُمْ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ তোমরা যখন কুফর করছিলে, তখন তোমাদের আজকের আযাবে শরীক হওয়া কোনো কাজে আসবে না। أَفَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ أَوْ تَهْدِي الْعُمْيَ وَمَنْ كَانَ فِي ضَلَالٍ مُبِينٍ আপনি কি বধিরকে শোনাতে পারবেন, অথবা যে অন্ধ ও যে স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত তাকে পথ প্রদর্শন করতে পারবেন? فَإِنَّا نَذْهَبَنَّ بِكَ فَإِنَّا مِنْهُمْ مُنْتَقِمُونَ أَوْ نُرِيَنَّكَ الَّذِي وَعَدْنَاهُمْ فَإِنَّا عَلَيْهِمْ مُقْتَدِرُونَ অতঃপর আমি যদি আপনাকে নিয়ে যাই, তবু আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেব, অথবা যদি আমি তাদেরকে যে আযাবের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখিয়ে দেই, তবুও তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে। فَاسْتَمْسِكْ بِالَّذِي أُوحِيَ إِلَيْكَ إِنَّكَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ অতএব আপনার প্রতি যে ওহি নাজিল করা হয় তা দৃঢ়ভাবে অবলম্বন করুন, নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন। এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য উল্লিখিত থাকবে এবং শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন। وَاسْأَلْ مَنْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُسُلِنَا أَجْعَلْنَا مِنْ دُونِ الرَّحْمَنِ آلِهَةً يُعْبَدُونَ আপনার পূর্বে আমি যেসব রসুল প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞেস করুন, দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোনো উপাস্য স্থির করেছিলাম ইবাদতের জন্য? وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ الْعَالَمِينَ আমি মূসাকে আমার নিদর্শনা বলি দিয়ে ফিরাউন আর তার পরিষদ বর্গের কাছে প্রেরণ করেছিলাম, অতঃপর সে বলেছিল, আমি বিশ্ব পালনকর্তার রসুল। فَلَمَّا جَاءَهُمْ بِآيَاتِنَا إِذَا هُمْ مِنْهَا يَضْحَكُونَ অতঃপর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী উপস্থাপন করল, তখন তারা হাস্য বিদ্রুপ করতে লাগল। وَمَا نُرِيهِمْ مِنْ آيَةٍ إِلَّا هِيَ أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون আমি তাদেরকে যে নিদর্শনে দেখাতাম তাই হতো পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম যাতে তারা ফিরে আসে وَقَالُوا يَا أَيُّهَا السَّاحِرُ دَعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ তারা বলল হে জাদুকর তুমি আমাদের জন্য তোমার পালনকর্তার কাছে সে বিষয়ে প্রার্থনা করো যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ إِذَا هُمْ يَنْكُثُونَ অতঃপর যখন আমি তাদের থেকে আযাব প্রত্যাহার করে নিলাম তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগলো وَنَادَى فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ فِرْعَوْنُ তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার কওম আমি কি মিশরের অধিপতি নই এই নদীগুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয় তোমরা কি দেখো না আম আনা খায়রুম মিন হাযা আল্লাযী হুয়া মাহীন ওয়ালা ইয়াকাদু ইউবীন ফালাউলা উলকিয়া আলাইহি আসওয়ারাতুম মিন যাহাবিন আও জাআ মাআহু আল মালায়েকাতু আমি যে শ্রেষ্ঠ এ ব্যক্তি থেকে যে নিজ এবং কথা বলতেও সক্ষম নয় তাকে কেন স্বর্ণ বলয় পরিধান করানো হল না অথবা কেন আসল না তার সঙ্গে ফেরেশতাগণ দল বেঁধে إنهم كانوا قوما فاسقين অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল ফলে তারা তার কথা মেনে নিল নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায় فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين অতঃপর যখন আমাকে রাগান্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জিত করলাম তাদের সবাইকে অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্য وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْيَمَ مَثَلًا إِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّونَ وَقَالُوا أَآلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হল তখনই আপনার সম্প্রদায় হট্টগোল শুরু করে দিল এবং বলল আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ না সে তারা আপনার সামনে যে উদাহরণ স্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে বস্তুত তারা হল এক বিতর্ককারী সম্প্রদায়